الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال سبحانه: ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. وقال تعالى: ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال تعالى: إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه: لا تفرح إن الله لا يحب الفرحين. أشكر إدرس رياض الصالحين تهيرتشي আর ব্যাখ্যা বেশ পাওয়া হবে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা হতে। আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার শিরোনামে, বাব তাহরিমুল কিবরি ওয়াল ইজাবি, বরাত্ত করা, বরাত্ত ভাব, অহংকার করা হারাম। আমি নিজে যা করি তাই ভালো, খুবই হারাম। তারপরে তিনি কয়েকটি আয়াত উল্লেখ করেছেন যেগুলি আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াত সূরা কসসের 83 নম্বর আয়াত, আল্লাহ বলেন: তিলকা আদ-দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদূনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই আখিরাতের বাড়ি তাদের জন্য আমি রেখেছি যারা পৃথিবীতে ঔদ্ধত্য প্রকাশ করতে চায় না, যারা পৃথিবীতে বড়ত্ব প্রকাশ করতে চায় না, ওয়ালা ফাসাদান ফাসাদ সৃষ্টি করতে চায় না, ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিন আল্লাহ বিরুদ্ধের জন্য। দ্বিতীয় আয়াত সূরা ইসরার 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন: ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি ভূপৃষ্ঠে ঔদ্ধত্য ভরে, অহংকার ভরে চলবে না, দম্ভ ভরে চলবে না, অহংকারী হয়ে চলবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিকে ফাটাতে পারবে না, বিদীর্ণ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলান, আর পাহাড় পরিমাণ লম্বাও তুমি হতে পারবে না। সুবহানাল্লাহ, অহংকার খুব খারাপ। তিন নম্বর আয়াত সূরা লোকমানের 18 নম্বর, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি মানুষের সামন হতে তোমার গাল ফিরিয়ে দেবে না, তোমার মুখ ফিরিয়ে দেবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আর ভূপৃষ্ঠে তুমি অহংকারী হয়ে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ প্রত্যেক অহংকারী আর গৌরবোদ্যমীকে পছন্দ করেন না। এরপর যে আয়াত এখানে কয়েকটি আয়াত সূরা কসসের 86 নম্বর থেকে, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন মুসা আলী ইসলামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, সে তাদের উপর জুলুম নির্যাতন করল। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة وللقوة আমি তাদেরকে এমন সব ধনভাণ্ডার দিয়েছিলাম, ওই সব ধনভাণ্ডারের খাজানা, যেসব খাজানায় তার ধনভাণ্ডার রক্ষিত আছে, ওগুলোর চাবি বহন করতে শক্তিশালী একটি দলকেও কষ্ট সহ্য করতে হত। একটা গ্রুপ, একটা দল, মনে করেন দশ জনের বা পনেরো জনের বা বিশ জনের সংখ্যা এখানে নির্ধারিত নেই, আল্লাহ জানে কতজন, সবাই শক্তিশালী, মাল বহন করতে পারে মানুষ। এদের জন্য এই খাজানাগুলির চাবি তুলে নেওয়াটা কষ্টকর হতো। তাহলে তার ধনভাণ্ডার কত বড়, আর ধনভাণ্ডার কত কিছু ছিল, সুবহানাল্লাহ। কিন্তু তার মধ্যে রয়েছে অহংকার। إذ قال لهم قومه لا تفرح তার সম্প্রদায়ের লোকজন তাকে বললেন, তুমি আস্ফালন করো না, তুমি যে খুশি করছো তাকে সীমালঙ্ঘন করো না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহীন আল্লাহ পাক অধিক বিলাসী, আস্ফালনকারী গৌরবকারীকে ভালো পান না। একদম লাস্টে বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পরিণামে আমি তাকে আর তার বাড়িঘরকে, তার সাথে যেসব সৈন্যবাহিনী ছিল সবাইকে আমি মাটিতে ধসিয়ে দিলাম। এর কথা পরবর্তীতে আসছে। শেখ উদ্দিন রহমতুল্লাহ এই আয়াতগুলির ব্যাখ্যায় বা এই চ্যাপ্টারে যে শিরোনাম লেখা হয়েছে তার ব্যাখ্যা বলছেন, প্রথম নম্বর কিবির কাকে বলে, তাকাব্বুর, আত-তারাফ্ফু واعتقاد الانسان نفسه انه كبير وانه فوق الناس وان له فضلا عليه, নিজেকে বড় মনে করা আর এরকম ধারণা করা যেটি সে বড়, তার ইজ্জত মানুষদের থেকে বেশি, এটা হচ্ছে অহংকার। আল্লাহ আমাদেরকে হৃদয় দান করুন। কোন কোন লোক আছে অহংকারের কারণে দোষে এসে বসে, সে হয়তো অনলাইনে পড়েছে, ওরা আমি এগুলো কি শুনবো, কিন্তু সেটা থেকে বেশি জানি। আর কিছু কপট মন বিশিষ্ট লোকজন দোষে বসতে চায় না, অথচ আপনি আজকে বসবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবই হাদিস থেকে পেশ করা হচ্ছে বা কোরআন আয়াত থেকে ইনশাআল্লাহ। যার দিন দর্শে এসে আপনি বুঝুন, লোকজনকে নিয়ে আসবে, তারা যেন উপকৃত হয়। আমরা বলছি না আমরা নিষ্পাপ, নিষ্পাপ কেউ হতে পারে না, আমাদের মধ্যে থেকে কেউ নিষ্পাপ হতে পারে না। কিন্তু কথা হচ্ছে হক নামক যাচাইয়ের জন্য আসুন, হক পেলে হক গ্রহণ করুন, হক যদি গ্রহণ না করেন তাহলে আপনি মুতাকাব্বিরী অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই সামনে আসছে, দেখবেন এই গেল তাকাব্বুর, মানে নিজেকে বড় মনে করা, লোকজনের উপর তার প্রাধান্য আছে বলে মনে করা। আর এতে কি এসছে কবির, কবির কাকে বলেন বড় না, আল্লাহ আকবর, আল্লাহ সবার উপর। এই তাকাব্বুর এই গুণটি হবে একমাত্র রব্বুল আলামিন, আল মুতাকাব্বির একমাত্র কে, আল্লাহ, কোন সৃষ্টি হতে পারে। আরেকটা হচ্ছে ইরজাদ, ইরজাদ ইমাম নবী রহমতুল্লাহ আলী কিবরের সাথে ইরজাদ শুদ্ধ উল্লেখ করেছেন আরবিতে, إعجاب القرطوب شيخ رحمه الله بولچن মানুষ তার নিজের আমলকে দেখবে দেখে নিজের আমলকে পছন্দ করবে মনে করে আমি তো অনেক কাজ করেছি তাই এতে এসে গেছে আত্মমর্যাদাবোধ এই আত্মমর্যাদাবোধ ও জায়েজ না তাই এজাম হচ্ছে কাজে আর তাকব্বুর হচ্ছে নিজের মনে মনে মনে বড় মনে করা আর এজাম আত্মম্ভরিতা এটা হচ্ছে মানুষ তার কাজ দেখবে দেখে মনে করবে আমি খুব ভালো কাজ করেছি পুরোটাই ঠিক না এবারে তাকব্বুর দুই প্রকার ভালো করে বুঝবেন আল কিবরু নওয়ান কিবরুন আলাল হাক্কি ওয়া কিবরুন আলাল খালকি এক তাকব্বুর হলো হকের ক্ষেত্রে আর আরেক তাকব্বুর হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে এবারে হক মানে কি সত্য আর হকের বিপরীত অসত্য বাতিল এই হক যদি মানুষ হক পায় আর কবুল করে তাহলে এই অবস্থায় তাকব্বুর বলবে না কিন্তু যদি হক পায় হক কবুল না করে তাহলে হয়ে যাবে তাকব্বুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকব্বুরের সংজ্ঞা নিজেই পেশ করেছেন সামনে একটা হাদিস আছে ওই হাদিস থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু এখানে উল্লেখ করছেন যে তাকব্বুর যে দুই প্রকার তা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বাদরুল হাক্কি ওয়া গামতুন নাস তাকব্বুর বা কিবর হচ্ছে হক কবুল না করা হককে প্রত্যাখ্যান করা দ্বিতীয় নম্বর ওয়া গামতুন নাস মানুষকে তুচ্ছ ভাবা আর একজনকে দেখলে ও আলেম কিন্তু তার কাছে পছন্দ নিয়ে ও আর কি আর যদি কোন মানুষকে আপনি তুচ্ছ ভাবেন অথবা লাঞ্ছিত করেন এবারে যদি রব্বুল আলামিন আপনাকে মাফ না করে অথবা যাকে লাঞ্ছিত করলেন সে যদি আপনাকে মাফ না করে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে এর কারণে লাঞ্ছিত করবেন তাহলে আমি বলি দুনিয়ার লাঞ্ছনা বড় না আখেরাতের লাঞ্ছনা বড় আর হয়তো আপনি তাকে লাঞ্ছিত করলেন যেহেতু তার পাওয়ার কম শক্তি কম দল কম দল ছোট বাজ্যত হ্যাঁ শক্তি কম যার ফলে আপনি তাকে লাঞ্ছিত করলেন কিন্তু কালকে আমাদের দিয়ে তোমাকে কেটে খাবে তোমাকে রক্ষা করবে কে তাই আর কি বউ বাবারুল হাক্কি বহন্ত নাস হক প্রত্যাখ্যান করা হককে গোপন রাখা আর লোকজনকে ছোট ভাবা এই হচ্ছে তাকব্বুর ইবনে যায়েদ রাহমাতুল্লাহ বলছেন এক ব্যক্তিকে বলা হলো মা লা তারা নাস তুমি মানুষকে লোকজনকে কি ভাব বলো তো লোকজনকে কি রকম ভাব সে বলছে লা আরাহুম ইল্লা মিসলাল বাউ এই যে লোকজনকে আমি তো একটু মশার মতো করে তখন তাকে বলা হলো ইন্নাহুম লা ইয়ারাউনাকা ইল্লা কাযালিক তুমি যেভাবে তাদেরকে মনে করো এরকম তারাও তোমাকে মনে করে মশা কারণ তুমি যেভাবে তুচ্ছ ভাবছো তাদেরকে তারা এরকম তুচ্ছ ভাবছে আপনি বড়ত্ব দেখালেন আপনি এক মজলিসে গেলেন বড় আওয়াজে কথা বলছেন কেউ কথা বলছে না খামোশ কিন্তু তাদের মনে মনে আছে একটু ভালো না এরকম হয় কিনা আপনার সামনে কিছু বলতে পারছে না ভয় পাচ্ছে যদি বলি তাহলে সে আমাদেরকে লাঞ্ছিত করবে তাই তারা কিছু বলছে না কিন্তু মনে মনে আছে কিছু খারাপ দেখো কিরকম বর্ত প্রকাশ করছে আচ্ছা আরেকজনকে বলা হলো না তার নাস তুমি মানুষকে কিরকম ভাবো সে বললো লোকজন সবাই আমার থেকে বড়, আমার থেকে ভালো, ভালো লোকের পরিচয়টা আপনি কেমন বলুন তো, আপনি ভালো না ওরা ভালো? আমরা তো অনেকেই হয়তো ওনার কি বলো, আমি তো একটু বড়, ভালো করে বুঝার দরকার। আমি কেন বলবো, ওই মানদণ্ড আমার কাছে নেই, আমি এ কাম করছি ওরা করছেন, তবুও আমি বলবো না, আমি তো মহাশয় আল্লাহ। আমি নিজেকে ছোট ভাবতো, আচ্ছা লোকটি বলছে আমি আমি দেখছি এইসব লোকজন সবাই আমার থেকে বড়, ওদের মর্যাদা অনেক বেশি, তখন তাকে বলা হলো তুমি যেভাবে যেভাবে তাদেরকে বড় মনে করো, তোমার থেকে তুমি যেভাবে তাদেরকে বেশি মর্যাদাশীল মনে করো, ওইভাবে তারাও তোমাকে তাদের থেকে বেশি মর্যাদাশীল মনে করো। আর বাস্তবে তাই, আপনি দেখবেন কাউকে যদি আপনি ইজ্জত দেন তাহলে আপনার ইজ্জত পাবে, আর আপনি যদি তাকে ছোট ভাবেন তাহলে সে আপনাকে ছোট পাবে। তাই নিজে নিজেকে যত ছোট মনে করব ততই আমাদের ফায়দা। আচ্ছা এবারে হক প্রত্যাখ্যান করা, তার মানে হক আমি পেয়েছি, আমি বুঝতে পারলাম যেমন কারোর সাথে কোন কথা হয়েছে, আগে বুঝেছি একটা হক, পরে জানতে পারলো এটা হক না, হক এর বিপরীতটা, তখন সে হক জেনে হক গ্রহণ করছে না, হক প্রত্যাখ্যান করছে, বলছে আমার রায় আমার রায়। তাহলে এই রায়টা কার হবে, ভালো লোকের হবে না সেতারের রায়? কথা বুঝছেন তো, বুঝে বলবেন জি আনলেন না, যদি স্পষ্ট না বলবেন স্পষ্ট না। কারণ শয়তান তার নিজের রায়কে অগ্রাধিকার দিয়েছিল, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আপনি আপনার এক মত ছিল কোন এক ব্যাপারে, কোন একটা মশালার ব্যাপারে, প্রথমে এরকম, পরে জানতে পারলেন এই মতটা আসলে হক না, তখন আপনার উচিত হবে আপনি আপনার রায় প্রত্যাখ্যান করে বা পরিত্যাগ করে যে রায়টি হক সে রায় আপনি গ্রহণ করবেন। এই জন্য শেখ সাহেব রহমতুল্লাহ বলছেন, এর উদাহরণ এরকম, যদি এই ব্যক্তির কাছে কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করা হয় আর বলা হয় এই হচ্ছে আল্লাহর কালাম আর এই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাহ, কিন্তু সে রায় কবুল করে না, গ্রহণ করে না, বরং সে তার নিজের মতেই অটল থাকে, তাহলে এর মানে হচ্ছে রাদ্দুল হক, হক প্রত্যাখ্যান করা। অনেক লোক এরকম আছে নিজের কথার উপরে আর পেড়ে থাকে, কারো কথা মানে না, যদিও সে জানে তার বিপরীত যারা ওদের কথা হক। এই সময় ওয়াজিব হল মানুষ সে তার নিজের রায় পরিত্যাগ করে যে রায় রয়েছে হক সে রায় গ্রহণ করা। আপনি হয়তো মনে করতে পারেন যদি আমি আমার যে রায় ছিল ওইটা যদি আমি পরিত্যাগ করি তাহলে মানুষ আমাকে বলবে লোকটি কিরকম, কালকে বললো একটা আজকে আর একটা বলছে। এজন্য অনেক সময় হক জেনেও মানুষ হক কবুল করে না, কারণ তার মানুষের কাছে তার ইমেজ থাকবে না। বলছেন এটা ঠিক না, বরং কোন কোন সময় দেখা যায় সাধারণ মানুষ কোন তালিমুল ইলম আলিম উলামাদের থেকে এরকম হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা কি বলবেন, হয় কিনা? আর আলেমদের মধ্যে তো অনেক নাম, আহলুল ইলমদের মধ্যে অনেক বেশি আছে। সে বলবে আমার গ্রুপ আমার মতাদর্শ আমি যেভাবে পেয়ে এসেছি বাপদাদাদের থেকে ওইটাই হক। তুমি কোরআন সুন্নাহ থেকে যাই পেশ করো মানব না, তাহলে তোমার কথা কি আমাদের বাপদাদা সবাই নামক ছিলেন, সবাই জাহান্নামী ছিলেন, এরকম মুক্তি পেশ করো, এরকম বলে তখন আপনি কি বলবেন? আসলে তো বাপদাদার দোহাই দেওয়া ঠিক না, মুসলমান বাপদাদার কথা বলে মুশরিকরা বলে। আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় মুশরিকদেরকে আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে না এটা আমরা মানতে পারি না, বরং যে প্রতি আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি সে প্রতি আমরা চলব। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা বাপদাদার দোহাই দিবেন না কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন? বাপদাদার দোহাই কে দিত? বলুন তো, দিন মুশরিকরা দিত। আর মুসলমানরা কি বলে? বাপদাদার বুঝি না। বাপ যদি হকে থাকেন আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি, তাই না? তার ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দেবে আলহামদুলিল্লাহ। আর যদি বাপ না হকে থাকেন, না হকে আছেন কিন্তু ইসলাম থেকে খারিজ হননি, এরকম যদি হয় তাহলে তার জন্য দোয়া করব। আর যদি ইসলাম থেকে খারিজ হয়ে যান, বের হয়ে যায় হয়ে যান, এরকম হক পরিত্যাগ করেছেন, তাহলে তার জন্য দোয়া করতে নেই। যদি বাপ শিরক করে থাকেন, শিরকে একবার বড় শিরক, মা যদি বড় শিরকে লিপ্ত থাকেন, তাহলে এই অবস্থায় তাদের জন্য দোয়া জায়েজ না। ভালো করে বুঝবেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা, তাওবায় আল্লাহ পাক বলছেন নবীর জন্ম জায়েজ না, শুভনীয় না, ইমানদারদের জন্য শুভনীয় না, জায়েজ না। কি করা যায় না? আই ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তাই তোমার বাপ যদি মুশরিক হয়, সরাসরি কবর পূজারী হয়, সরাসরি দুর্গা পূজারী হয়, সরাসরি বাবু পূজারী হয়, সরাসরি পীরের সামনে সেজদা করে, এরকম হয় সরাসরি মুশরিক, বাবার নামে দাদার নামে নজর নিয়াজ পেশ করে, বাবার কাছে গিয়ে কিছু প্রার্থনা করে, এটা হচ্ছে সরাসরি শিরকে একবার। এরকম অবস্থায় যদি আপনার বাপ থাকে, আপনার মা থাকে, আর এই অবস্থায় শিরকে একবার অবস্থায় তারা মারা যায়, তাহলে তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা চেয়ে দোয়া করা যায় ইসলাম। স্পষ্ট কি না? আল্লাহ বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। এইসব মুশরিক যদি তোমার নিজের আত্মীয় হয়, নিকটতম ব্যক্তিত্ব হয়, তবু তুমি তাদের জন্য দোয়া করতে পারবে না। হ্যাঁ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও দোয়া করতে পারবেন না। তাহলে যদি নবীর জন্য দোয়া করা না জায়েজ হয়, তাহলে আমাদের জন্য কি জায়েজ হবে? আচ্ছা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের জন্য দোয়া করেছেন, শুনেন দোয়া করেছেন প্রথমে যখন আবু তালিব মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করব। পরে আল্লাহ নাযিল করলেন আয়াত, এই আয়াত আর আরেকটা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালো পান তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে ভালো পায় তাকে হেদায়েত দেন। তাহলে হেদায়তের মালিক আল্লাহ না আর কেউ? আল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ না আবু বকর সিদ্দিক, আল্লাহ না উমর, আল্লাহ না আলী, আল্লাহ না উসমান, আল্লাহ না আব্দুল কাদির জিলানী, আল্লাহ না মুইনুদ্দিন চিশতি, আল্লাহ না ফুলান, না ফুলান, না ফুলান, না উমুক, না উমুক, কে? আল্লাহ। তাহলে হেদায়তের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি যাকে ভালো পাও তাকে হেদায়েত দিতে পারো না, আল্লাহ যাকে ভালো পায় তাকে তিনি হেদায়ত দেন আর তিনি বেশি জানেন কারা হেদায়ত প্রাপ্ত। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও। আমিন। অতএব আমার ভাইরা, হক জানলে হক কবুল করবেন, হক প্রত্যাখ্যান করবেন না। যারা হক জেনে বুঝে এরকম হক যদি প্রত্যাখ্যান করে তাহলে এদের মধ্যে পাওয়া গেছে তাকাব্বুর। আল কিবুর বাতারুল হাক্কি বাতালুন নাস। আপনি আলেম, কোন এক মাসালা আগে জানতেন না, বুঝতেন না, আপনাদের আপনার পূর্ববর্তী আলেম ওলামা যারা ছিলেন ওদের কোথাও মোতাবেক আপনি চলেছিলেন, পরে জানতে পারলেন এই মাসালায় তো আমার বাপদাদা বা আমার উস্তাদরা হকের উপর ছিলেন না, তখন আপনি আপনার আব্বা, আপনার দাদা, আপনার উস্তাদ, আপনার দাদা উস্তাদ, ওর দাদা উস্তাদ, এদের কথা পরিত্যাগ করে কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করবেন। আমরা সবাই জানি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ, ওই মধুর মানুষ বলে না, কয়টা মধুর বলে, এটা থেকে একটা আছে আমার হাম্বলি, এই হাম্বলি মাদাম যা থেকে শুরু হয়েছে তিনি হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। কিন্তু তার মানে এটা আমি বললাম আপনাদেরকে জানাবার জন্য যাতে একটা মধুর মেনেই চলতে হবে এরকম কিছু না, এটা অন্য আলোচনায় আসবে ইনশাআল্লাহ। দেখবেন তিনি কখনো কখনো একটি মাসআলায় তার কয়েকটা উক্তি আছে, এক বিষয়ে উক্তি কয়েকটা বলছেন, তাজিদু ان له في المساله الواحده في بعض الاحيان اكثر من اربعه اقوال। কখনো কখনো তুমি দেখবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির একটি মাসআলার ক্ষেত্রে চারটিরও অধিক উক্তি রয়েছে। কেন? তার মানে আগে বলেছিলেন একটা, পরে দেখলেন এর বিপক্ষে হচ্ছে দলিল আরেকটা, ওইটা গ্রহণ করে, পরে দেখছেন আরেকটা, ওইটা, পরে দেখলেন আরেকটা, ওইটা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে হকপন্থী যারা, ওরা অহংকার করে না। বিশেষ করে তুমি যদি আদর্শ পুরুষ হও তাহলে আগে তুমি একটা ফতোয়া দিয়েছিলে যেটা ছিল না হক, পরে জানতে পেরেছো ওইটা হচ্ছে না হক, তাহলে এই অবস্থায় তোমাকে বলে দেওয়া ওয়াজিব তো ওয়াজিব, আরো বড় ওয়াজিব হবে, কারণ তোমাকে দেখে লোকজন কাজ করছে, আমল করছে। এবারে তুমি জেনে বুঝে যদি না হক পথে লোকজনকে রেখে যাও তাহলে যত লোক তোমাকে দেখে না হক পথে চলবে সবার গুনাহের সমান সম পরিমাণ গুনাহ তোমার কাছে থাকবে। সবাই বলি না বুঝলি? এই গেল কিবির আর ইজাব এর তাৎপর্য। কিবির কাকে বলে? অহংকার আর ইজাব আত্মম্বরিতা, নিজের আমলকে পছন্দ করা, এর মানে কি এ সম্পর্কে কিছু আলোচনা শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তারপর বলছেন ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি এই অনুচ্ছেদে কয়েকটি আয়াত পেশ করেছেন, সবকটি আয়াতই বলছে তাকাব্বুর অহংকার করা খারাপ। এর মধ্যে থেকে শেষ যে আয়াত তিনি উল্লেখ করেছেন তা হচ্ছে কারণ সম্পর্কে। কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইন্না কারুন কান মিন কওমি মূসা ফাবাগা আলাইহি। কারুন মুসার সম্প্রদায়ের লোকজন ছিল, মুসার সম্প্রদায়ের লোক ছিল, পরে সে তাদের উপর জুলুম নির্যাতন করল, তারপর শেষ পর্যন্ত আল্লাহ পাক এই কারুনকে অনেক ধন সম্পদ দিয়েছেন, এমনকি তার চাবিকাঠি নেয়ার জন্য বিশাল শক্তিশালী একটা দল লাগত, করা নিয়ে যেত, তবুও তাদের জন্য কষ্টকর হতো এই বোঝা নিয়ে যাওয়াটা। কিন্তু তার সম্প্রদায়ের লোকজন তাকে উপদেশ দিলেন, বললেন লা তাফরাহ, বেশি খুশি করো না, অহংকার করো না, আস্ফালন করো না, বড়াই করো না, কারণ আল্লাহ পাক এসব লোকজনকে ভালো পান না। কিন্তু সে তাদের এই কথার উপদেশের জবাবে সে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমি ইন্দি। আরে ভাই, এই যা পেয়েছি ওগুলোতে আমার, আমি আমার নিজ কর্তৃত্বে নিজ জ্ঞান ব্যয় করে আমি পেয়েছি। বুঝেছে এখানে আল্লাহর দখল কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্নামা উতিতু আলা ইলমি ইন্দি, জ্ঞান পেয়েছি আমি, ওইটাই আমি পেয়েছি, এতে আমার আল্লাহর কি আসছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কি এরকম হবেন নাকি? আমরা এরকম হব? যাই পাই আমাদের কি কে দেন? আপনি আগে ছিলেন দিন, বর্তমানে আল্লাহ অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ, কত বেশিরভাগ। والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون। سوره النحل। আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছে, যখন আল্লাহ বের করলেন ওই সময় না তার মনে সেই তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে না তার মনে সেই কিছুই জানতে না। তাই আমি বলি আল্লাহর কথা সত্য, আপনাদের বা অমুকের কথা বেশি সত্য। আল্লাহ বলল, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যান। আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেছে এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। লা তাআলামুনা শাইয়্যান, মা বি মালুম শাইয়্যান, আপনাদের সহজ আরবি কে মায়া দিছি, মা বি মালুম শাইয়্যান, লা তাআলামুনা শাইয়্যান। এবারে মানুষ যে বলে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে বের হয়েছেন আঠারো পাড়া হাফিজ হয়ে গেছে, একথা আমি সত্য হচ্ছে না মিথ্যা? বাবা করে বলুন, আল্লাহ বলছেন কিছুই জানো না, আর ওরা বলে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে বের হয়েছে আঠারো পাড়া হাফিজ হয়ে গেছে, এটা মিথ্যা হলো না সত্য হলো? তাহলে কার কথা সত্য? তাহলে তারা কিরকম বলে আঠারো পাড়া হাফিজ, আর কেউ কেউ বলে আঠারো পাড়া খুলবে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়ের পেট থেকে বের হয়েছেন কতটুকু জানতেন? কিছু জানতেন? আল্লাহ রাসূলের ইজ্জত বেশি না আব্দুল কাদের জিলানির ইজ্জত বেশি? চল্লিশ বছর পর তার কাছে যখন জিবরিল আলাইহিস সালাম আসলেন বললেন ইকরা, তুমি পড়ো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিয়েছিলেন, না আমি কারিম পড়তে জানি না। তাহলে তুমি বলে দিয়েছ আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে যখন বের হন তখন তিনি আঠারো পারার হাফিজ ছিলেন। আগেটা ঠিক করা দরকার। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যান ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ তোমাদেরকে কর্ণ দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন, মন দিয়েছেন, ভূত শক্তি দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করবেন না? তাহলে কি বলছি বর্তমানে? বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমার কান কে দিল? চুপ কে দিল? মন কে দিল? দুহাত কে দিল? দুপা কে দিল? মাথাটা কে দিল? এইসব অঙ্গ প্রত্যঙ্গ নিজ নিজ স্থানে রেখেছে, এটা কে করলো? হাত যদি পায়ের জায়গায় থাকতো, পা যদি হায়ের জায়গায় হাতের জায়গায় থাকতো, তাহলে কিরকম চলত? দু চুপ, তার দু চুপের জায়গায় যদি না থাকতো, পিছনে থাকতো, তাহলে চলতেন কিরকম? হ্যাঁ রে, কেউ কে করলো এগুলো? আপনি করেছেন? আব্দুল কাদের জিলানি করেছেন? আলী মুশকিল হুসেন আহমদুল্লাহ আলী করেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তাহলে কে করবেন? আল্লাহ। আকীদা ঠিক আছে? সব কিছুর মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কারণ সে অহংকার করে বলছে এগুলো সব আমি আমার জ্ঞান অনুযায়ী পেয়েছি, আমি আমার অভিজ্ঞতা মোতাবেক পেয়েছি। রব্বুল আলামিন তার কথা বলছেন, فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أن من الله علينا لخسف بنا. ويكأنه لا يفلح الكافرون. الله তাকে কি করলেন, ফাসাফনা বিহি ওবিদারিহি আল, তাকে তার বাড়িঘর সব সহ আমি তাকে জমিনে ধসিয়ে দিলাম। তখন তার দলবল কোথায় ছিল? কেউ তো তার সাহায্যে আসতে পারল না, আর সে নিজের প্রতিশোধ নেওয়ার মতো ছিল না। এর পূর্বে আল্লাহ উল্লেখ করেছেন কারণ তার সহযোগীদের সাথে যখন সে বের হলো বাড়ি থেকে, লোকজন দেখলো মাশাআল্লাহ এত বড় লোক, এত বড় ইজ্জতওয়ালা, এত বড় শক্তিশালী, বলছে হ্যাঁ আমাদেরকে যদি এরকম দেওয়া হতো, আমরাও যদি এরকম শক্তিশালী হইতাম, এরকম যদি আমাদের ধন সম্পত্তি থাকত, তখন ওই যারা বুঝে না, যারা দুনিয়া মুখী ছিল ওরা বলেছে, আর যারা আখিরাত মুখী ছিল তারা বললো وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن امن وعمل صالحا ولا يلقاها الا الصابرون। যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন ওরা বলল তোমাদের ধ্বংস হোক, তোমাদের ধীর, তোমরা জানো না আল্লাহর প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে যে সওয়াব ওইটা তাদের জন্য অধিক উত্তম যারা ঈমান আনে আল্লাহর উপর আর নেক আমল করে। আর এটা সবাই পায় না, যাদের মধ্যে ধৈর্য রয়েছে, সবর রয়েছে, ওই করাই পায়। তাই সবরের মধ্যে ফায়দা বেশি। হালকা একটু মুসিবত এসছে, আপনি দূরে সরবেন না, অটল থাকবেন। আর বিশেষ করে দিনের ক্ষেত্রে নড়তে নাই, তাহলে তো পাহাড় টলে, লেকিন মুমিন তাকে ইমান না টলে। উনি একজন বলেছেন যদি হিলে পাহাড় হিলতে পারে কিন্তু ইমান হিলবে না, এরকম যদি হয় মানুষ তাহলে সে হচ্ছে সত্যিকারের ইমান। আমরা এরকম হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইমান কখনো ছাড়বো না। হক পেয়েছি সৌদিতে, বাংলাদেশে গেলেও হকেই থাকবে। হক পেয়েছি সৌদিতে, ইন্ডিয়ায় গেলেও হকে থাকবে। কি বলেন ইনশাআল্লাহ? যদি এরকম হয় তাহলে বোঝা গেল আপনি মজবুত হক মানে হক করবেন। আর না হয়তো যেদিকে বাতাসটা ওইদিকে পড়ছে, এরকম হয় না। হক কবুল করেছেন না, হক না অবশ্যই আছে, হক আছে বাতিল আছে, একদম শুরু থেকে এখন পর্যন্ত। নোয়ারি ইসলামিস্টের হক নিয়ে তার সম্প্রদায়ের লোকজন বেশিরভাগ না হক পথে ছিল, বাতিল বাতিল এসেছে কারুনের ক্ষেত্রে, বাতিল এসেছে ফেরাউনের ক্ষেত্রে, বাতিলের বিরুদ্ধাচরণ করার জন্য, বাতিলকে নির্মূল করার জন্য এসেছেন মূসা আলাইহিস সালাম। নমরুদ বাতিল, হক নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম বাতিল আর হক আর বাতিলের দ্বন্দ্ব সবসময় ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাতিল নির্মূল করার জন্য এসেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বাতিল নির্মূল করেছেন, হকের পতাকা উড্ডীন করলেন, জীবিত করলেন, আর এই হকের পতাকা দিয়ে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আচ্ছা, আল্লাহ বলছেন যখন আমি এই কারুনকে তার দলবল সহ জমিনে ধসিয়ে দিলাম, তখন তার কোন সৈন্যবাহিনী ছিল না যারা তাদেরকে রক্ষা করবে, ওরা ছিল কোথায়? আচ্ছা, গতকালকে যারা বলল হায় হায় যদি কারুনের মতো আমাদেরকে আমরাও ধন পেয়ে যেতাম, আমরাও এরকম শক্তি পেয়ে যেতাম, তারা কালকে এটা বলল। আজকে যখন দেখলো কারুনকে আল্লাহ পাক তার দলবল সহ সবাইকে ধ্বংস করে দিয়েছেন, এবারে বলছে দেখো তো আল্লাহ যাকে চায় রিজিক দেয় প্রশস্ত করে, আর যাকে চায় রিজিক দেয় পরিমিত ভাবে, কারণ সবার রিজিকের মালিক কে? সবাইকে আল্লাহ পাক রিজিক দেন, কাউকে দিয়েছেন প্রশস্ত করে আর কাউকে পরিমিত করে দিয়েছেন। আমি সংকীর্ণ করতে আমার কাছে ভালো লাগে, আমি বলছি পরিমিত করে দিয়েছেন, কারণ কি আছে যাকে আল্লাহ রিজিক দিচ্ছেন? কেউ যদি বলে আমি রিজিক পাচ্ছি না, তাহলে সে হবে আল্লাহ নাশুকুর বান্দা, হয়তো সরাসরি কাফের, আর না কিছু বুঝে না। এবারে তারা বলছে লাউলা আম্মানাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, যদি আল্লাহ পাক আমাদের উপর রহম না করতেন, ইহসান না করতেন, তাহলে কারুনকে যেভাবে তার দলবল সহ ধ্বংস করে দিয়েছেন, মাটিতে ধসিয়ে দিয়েছেন, ওইভাবে আমাদেরকে ধসিয়ে দিয়েছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। ওরা এবারে সফল হয়েছে, ওই কারণে হলে শুনো কাজেরা কখনো সফল হয় না, কিন্তু কালকে যখন দেখেছি ওর টাকা পয়সা বেশি তখন ভুলে গেছি। তাই মজবুত ইমানদার এরকম হয় না, হকের উপর সবসময় প্রতিষ্ঠিত থাকে। এরপরে আল্লাহ পাক বলেছেন তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকীন। এই আখিরাতের বাড়ি আমি তারই জন্য রেখেছি যে ভূপৃষ্ঠে বড়ত্ব ছায়নি, ফেসাদ সৃষ্টি করতে চায়নি। তাই আপনার মন যদি ভালো থাকে, ভালো অবস্থায় থাকেন, আল্লাহর বিধিবিধান মেনে চলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তাহলে কাল কিয়ামতের দিন আপনার পরিণাম শুভ হবে, আপনি শুভ পরিণামের মালিক হবেন ইনশাআল্লাহ। এই যে বাড়ি, এখানে বলা হয়েছে দারে আখরা, শেষ ঘর, শেষ বাড়ি। আদম সন্তানের তিনটি বাড়ি আছে, বা তিনটি না চারটি। মানুষ যখন জন্ম নেয় মায়ের পেটে, তখন থেকে যে কয়েকবার তার মায়ের পেটে থাকে ওইটা হচ্ছে বাড়ি, প্রথম বাড়ি। আচ্ছা, মায়ের পেটে আপনার বাড়িটা কত বড় ছিল? হ্যাঁ, আমরা তো শুনি কিছু বুঝিনি, সুবহানাল্লাহ, একটু দেখুন। কিন্তু ওই জায়গায় আপনার বাড়ি ভালো ছিল, সুখে শান্তিতে ছিলেন, কোন রকমের চিন্তা বিন্তা ছিলই না, আরামের জিন্দগিতে ছিলেন। আল্লাহ পাক আপনার জন্য যেভাবে রিজেক্ট রেখেছেন, ওইভাবে রিজেক্ট পেয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই রিজেক্টের বোঝটা কে করে দিল? কিরকম করেছে? আপনি হয়তো আপনার বৈজ্ঞানিকদেরকে বলবেন, তারা বলবে এরকম এরকম এরকম আদা এরকম এরকম অনেকটা তারা পেয়েছে, কিন্তু এগুলো করলো কে? আল্লাহ। এমনিতে হয়নি, আল্লাহ করেছেন। দ্বিতীয় নম্বর বাড়ি এই দুনিয়া, মায়ের পেট থেকে বের হলাম, প্রথমে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, আস্তে আস্তে করে আব্বু আম্মু শিখলাম, দাদা শিখলাম, দাদি শিখলাম, কাকা কাকি এরকম এরকম বলে আস্তে আস্তে করে কথা বলে শিখছি। আল্লাহ, এরকম করে করে এবারে বড় হলো, পরে অনেকটা শিখছে। আল্লাহ তাকে যতটুকু শিখাবার ততটুকু সে শিখেছে। এই গেল দ্বিতীয় ঘর। আরেক ঘর বারজখ, মানুষ যখন মারা যাবে তার মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে জিন্দগি সে পাবে তাকে বলা হয় দারুল বারজখ। আর বুঝেন একটা দেয়াল মনে করুন, এই দুইটা জিনিসের মাঝে যে জিনিস দুনিয়া আর আখরাতের মধ্যে তাকে বলা হয় বারজখ। আর লাস্টেরটা হচ্ছে দার এ আখরা, এটি হচ্ছে শেষ। এবারে মানুষ যখন কালকে আমাদের দিন উঠবে ওই সময় দুই প্রকারের লোক থাকবে, যারা বদবখত যারা হতভাগা ফাফিন না, আম্মা আল্লাযীনা শাকু ফাফিন না আও ফাআম্মা আল্লাযীনা শাকু ফাফিন না লাহুম ফীহা যাফীরুন ওয়া শাহীক, যারা হতভাগা হবে ওরা জাহান্নামে থাকবে চিরকাল ওখানেই থাকবে। আর ওয়াম্মা আল্লাযীনা সু'ইদু ফাফিল জান্নাহ, যারা সৌভাগ্যবান হবে ওরা চিরকালের জন্য জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নিজাত দিন, আমিন। ফেরদৌস বাসীদের অন্তর্ভুক্ত, আমিন। এরপরে আল্লাহ বলেন এই আখিরাত ওদের পক্ষেই হবে যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করত না আর নিজেকে বড় ভাবত না। এবারে মানুষ, এই মানুষ হচ্ছে তিন প্রকার। এক প্রকার যারা নিজেকে বড় ভাবে আর ফ্যাসাদ সৃষ্টি করে, আর আরেক প্রকার যারা ফ্যাসাদ সৃষ্টি করার ইচ্ছাও করে না বড় তো ভাবে না, নিজেকে বড় ভাবে। তাহলে যারা নিজেকে বড় ভাবে না ফ্যাসাদ সৃষ্টি করে না ওরা কোন জায়গায় বলুন তো? ওরা জান্নাতি, তাই না? যারা নিজেকে বড় ভাবে না ফ্যাসাদ সৃষ্টি করে না ওরা কোথায় যাবে? জান্নাতি। আর যারা নিজেকে বড় ভাবে ভূপৃষ্ঠে ফ্যাসাদ সৃষ্টি করে ওরা যাবে জাহান্নামে। কিন্তু ফ্যাসাদ বলতে কি তার ব্যাখ্যা করে আসছে। তৃতীয় নম্বর, ওরা যারা মনে মনে বড়ত্ব ভাবে ফ্যাসাদ সৃষ্টি করতেও চায় কিন্তু পারে না, এটা হচ্ছে তিন নম্বর। ভালো করে বুঝবেন, ফ্যাসাদ সৃষ্টি করতে চায় কিন্তু পারে না, শক্তি নাই। তাহলে এই অবস্থায় যেহেতু তার মনে আছে ফ্যাসাদ সৃষ্টি করা, এজন্য সে ওদের অন্তর্ভুক্ত। যারা ফ্যাসাদ সৃষ্টি করে তাদের সাথে এদের হাজির হবে, নাউজুবিল্লাহ। এবারে কথা হল মা হুয়াল ফ্যাসাদ ফিল আর, ভূপৃষ্ঠে ফ্যাসাদ সৃষ্টি করা মানে কি? জবাব হচ্ছে ফ্যাসাদ মানে আপনি মনে করবেন না ঘর ভাঙা, শস্য জ্বালিয়ে দেয়া, বরং ফ্যাসাদ সৃষ্টি করা হচ্ছে আল্লাহর নাফরমানি করা। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেভাবে বিজ্ঞানীরা বলছেন আহলুল ইলমরা আল্লাহ তাআলার বাণী, ওয়া লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সূরা আরাফ 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জমিন সুন্দর হওয়ার পরে, জমিনে সংস্কার হওয়ার পরে তোমরা তাতে ফ্যাসাদ সৃষ্টি করো না। তার মানে হল লা তাসুল্লাহ, তোমরা আল্লাহর নাফরমানি করো না। এই ফ্যাসাদ সৃষ্টি করা মানে আল্লাহর নাফরমানি করা। তাই যে কেউ আল্লাহর নাফরমানি করবে আর আল্লাহর নাফরমানি ছড়িয়ে দিবে, এই আয়াতের দৃষ্টিতে তার ঠিকানা কোথায় হচ্ছে? জাহান্নাম। এজন্য সবার উচিত, আমরা সবাই চেষ্টা করব আল্লাহর নাফরমানি বন্ধ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. جوني جوني لوك جون এই গ্রামবাসীরা, এই জনপদের লোকজন ইমান নিয়ে আসত আর আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বরকত খুলে দিতাম। বাস্তবিক তাই আমরা যে আল্লাহর দিকে রুজু করি, আপনি দেখবেন কোন নাই কিনার নাই কিছুই নাই, কিন্তু রিজিক চলে আসবে উপর থেকে। আল্লাহ কিরকম দেবে আপনি বলতেই পারবেন না। বিশেষ আছে আল্লাহ জাতির উপর, দেখো আমল করে দেখো, আল্লাহ জাতির উপর তওয়াক্কুল করে দেখো, শিরিক পরিত্যাগ করে দেখো, শিরিক থেকে বেঁচে দেখো, বেদাত থেকে বেঁচে দেখো, আল্লাহ নাফরমানি থেকে বেঁচে দেখো, আল্লাহ জাতির উপর তওয়াক্কুল করে দেখো। যেভাবে তওয়াক্কুল করবে ওইভাবে আল্লাহ তোমাকে দেবে। ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব রব্বুল আলামিনের ওয়াদা। যে কেউ আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর উপর তওয়াক্কুল করে চলবে, আল্লাহ তাকে যে পথ বন্ধ পথকে খুলে দিবেন, তার জন্য বন্ধ পথকে খুলে দিবেন আর তাকে কল্পনাতীত রিজিক দান করবেন। আল্লাহ বলছেন ওয়ামাই ইতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর তওয়াক্কুল করলে যেরকম তওয়াক্কুল করা উচিত সেরকম যদি তুমি করতে পারো তাহলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের যথেষ্ট কে আল্লাহ, বিশ্বাস যদি থাকে তাহলে হবে, ইমান নড়ে মরে তো হবে কিরকম। আল্লাহ আচ্ছা আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলান। অর্থাৎ তুমি পৃথিবীতে দম্ভ ভরে নিজেকে বড় মনে করে চলাফেরা করবে না, তুমি জমিকে ফাটাতেও পারবে না আর দৈর্ঘ্যে পাহাড় পরিমাণে হতে পারবে না। তার মানে তুমি যতই বড় হও না কেন, তুমি এতে সক্ষম নয় যে তুমি জমি ফেটে জমি চিড়ে তুমি নিচে চলে যাবে, এমনি ভাবে তুমি বড় হতে পারবে না এরকম যে লম্বা হতে হতে একদম পাহাড় সমান হয়ে গেছ এরকম নেই, বরং তুমি হচ্ছে তুমি তুমি আদম সন্তান, ছোট দুর্বল। আমরা একটু খেয়াল করে দিই আমরা কত বড় শক্তিশালী। আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। যত বড় শক্তিশালী হোক জ্বর হয় তোমার শক্তি যায় কই? বলেন তো যায় কই? জ্বর হয় কিনা? বড় শক্তিশালী হক হগন, মিস্টার হক হগন, মিস্টার পারফেক্ট, মিস্টার অমুক, মোহাম্মদ আলী ক্ল্যান, শক্তি গেল কই? বড়াই গেল কই? কয়েক বছর দেখিয়ে দিলে আমি একদম চ্যাম্পিয়ন, পরে তোমার চ্যাম্পিয়নশিপ যায় কই? তুমি যদি শক্তিশালী হতে তাহলে এই তোমার চ্যাম্পিয়নশিপ যায় কোথায়? তাহলে সব ক্ষমতা মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ, তুমি কিছুই না, তোমাকে আল্লাহ বা কিছুদিনের জন্য দিয়েছে। একজন আলিম দিয়েছে, তিনি বলেছিলেন মানুষ মশা থেকে দুর্বল। আপনি বলবেন কিরকম? তিনি বললেন দেখো ঠান্ডার সিজন, ঠান্ডাকালে তুমি ঘুমাও কম্বল গায়ে দিয়ে একটার পর একটা, একটু বেশি কম হলে আরো জিয়াদা মশার পেটা কম্বল লাগে? উত্তর দিন, কয়টা লাগে? দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা না দিন, বরং সে এই সুযোগে এসে দেখবে আপনাকে কিরকম আপনার বিরুদ্ধে আপনাকে আক্রমণ করতে পারে। এই সুযোগ সুযোগ করছে, আবার এসে আপনার বিরুদ্ধে আক্রমণ চালায় কিরকম? আগে দেখে আপনি সজাগ না ঘুমন্ত আছেন? আগে তাকে সে দেখে শুধু এসেই আপনার কানে এসে টন করে আওয়াজ দেয়, সত্য না বিদ্যা? আমি জিতে গেছি, টন আন্তা মজুদ, সে দূরে চলে যায়, ঘুমিয়ে আছো এসে আস্তে আস্তে সুইটাও নিয়ম মতো ঢুকায়, সুবহানাল্লাহ। তাহলে তুমি দুর্বল না ও দুর্বল? মোরক মোরকছি মোরক্ষি, কয়টা কম্বল দিলেন, কয়টা লেপ দিলেন? সারা রাত সে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে, তুমি এত বছর সত্যি জানি, হ্যাঁ তোমার ঘুম আসে না কম্বল না থাকলে, একটু ঠান্ডা একটু জিয়াদা ঠান্ডা লেগে গেছে, মুশকিল জ্বর হয়ে গেছে, আরো কিনা হয়ে গেছে, হয়তো নিউমোনিয়া হয়ে যেতে পারে, ঠিক না? আরো কিছুই নাই, তাহলে তুমি সত্যি জানি না অত সত্যি জানি বলে খালি ইনসার মুখ পাড়িয়ে দেওয়া, তোমার ইজ্জত আছে তাকে দিল। বাকি মশা সম্পর্কে বর্তমান সায়েন্টিফিকরা অনেক গবেষণা করেছে, সুবহানাল্লাহ, মডার্ন মশার গুরুত্ব অনেক, আল্লাহ তৌফিক দিলে অন্য ক্লাসে আলোচনা হবে। সামনে যান, আরেক আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তুমি মানুষকে দেখে মুখ ফিরাবে না, যেমন অনেক সময় এরকম দেখা যায় একজন লোক আপনার সাথে কথা বলছে কিন্তু আপনি কথা শুনছেন, এরকম হয় কি? অহংকারী, ওর কথা শুনতে চায় না, ও আপনার সাথে কথা বলছে আপনি হঠাৎ করে তো মুখ ফিরিয়ে দিলেন, তার মানে কেয়ারি করলেন না তাকে, হ্যাঁ তার অহংকার, ওর তো এরকম করবেন না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, ভূপৃষ্ঠে অহংকার হয়ে অহংকারী হয়ে দম্ভ ভরে চলবে না, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ মুখতাল ফাখুর কে ভালো পায় না, অহংকারী কে ভালো পায় না। দুইটা শব্দ বলা হয়েছে, একটা মুখতাল আর একটা ফাখুর, এর অর্থ কি? শেষ রহমতুল্লাহ বলছেন আল মুখতালু ফি হাইআতিহি, চলাফেরায় বুঝে যায় উচ্চ অহংকারী, এরকম হয় কিনা? চলছে যেমন একটু বোঝে না একটু ভালো, স্বাভাবিক অবস্থায় চলতে পারে কিন্তু সে বস আমারে বাবা কি না হয়ে গেছে, কি ইজ্জতি আমি তোমার, আজকে তুমি ইজ্জতের মালিক, কালকে হয়তো তোমার ইজ্জত নাও থাকতে পারে, ইজ্জতের মালিক তুমি না, ইজ্জতের মালিক আল্লাহ, তাই তো হ্যাঁ বলছে আকৃতির মানে ভঙ্গি ধরে অহংকার করা সহজ তো জীবন, খুব সহজ ভঙ্গি করে অহংকার প্রকাশ করা, আর আরেকটা হচ্ছে কথাবার্তায় অহংকার প্রকাশ করা, কথা বলছি একটা তার প্রয়োজন কোথায় একটা বলা দশটা বলছে, এরকম লোক পাওয়া যায়, এটাকে বলে ফাখুর। আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক প্রত্যেক অহংকারী আকার আকৃতিতে অহংকার করা, জিব্বা দ্বারা ভাষায় প্রকাশ করে অহংকার করা, এরা এইসব লোকজনকে আল্লাহ ভালো পায় না। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে হৃদয় দান, সচ্চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান, নেক আমল করার তৌফিক দান, অসৎ আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান। এরপরে হাদিস গুলি আসছে সংক্ষিপ্তকারে, দুটি হাদিস পেশ করার চেষ্টা করব, একটি হাদিসের ভর তো আপনার শুনেছিলেন একটা, প্রথম যে হাদিস তিনি বলেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার কলবে যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে। সবাই বুঝলেন তো ভালো করে, বাংলা না ইংলিশ? আচ্ছা, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না, কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি বললেন ইন্না রাজুলা يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة. هل الرسول من استجاء تكبرت سندره جتا سندره ما شبيته تبهل الحمد لله نيتي توفيق مطابق تمار توفيق كوم تمي كوم وشو بيداني কিন্তু তুমি এরকম না আমার তুমি কম হলো ও ব্যবহার করে একসঙ্গে আমি যে সরিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তাই বুঝাচ্ছেন কাপড় সুন্দর হবে এটা ভালো জুতা সুন্দর হবে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো কিন্তু অহংকার কাকে বলেছিল আল কিবরু বাতারুল হাক্কি ওয়া খামতুন নাস আগে এই অংশের ব্যাখ্যা পড়া শুনেছি কিবর হচ্ছে হক গোপন রাখা হক প্রত্যাখ্যান করা আর লোকজনকে ছোট ভাবে তাই এই হাদিসটি প্রায় শেষ হয়ে গেছে এরপরে হাদিস عن سلمة بن الأكوع رضي الله عنه أن رجلا كلا عند رسول الله صلى الله عليه وسلم بشماله فقال كل بيمينك قال لا أستطيع قال لا استطاع ما منعه إلا الكبر قال فما رفعها إلى فيه رواه مسلم سلمة بن الأكوع رضي الله عنه قال إيك بكتي الله رسول صلى الله عليه وسلم قال بام هاد ديك حدشي শিমাল মানে বাম হাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি ডান হাত দিয়ে খাও সে বলছে আমি পারব না ইন্না লিল্লাহ এরকম লোক লাস্তাতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাস্তাতা তুমি পারবে না অর্থাৎ উদ্দোয়া দিলে লাস্তাতা খালাস কিন্তু সে ডান হাত দিয়ে খায়নি তার কারণ হচ্ছে অহংকার আমি তোমার কথা মনে করতাম আমি আমার কথাই চলছি আস্তাগফিরুল্লাহ আর এই যে লোক যদি স্বেচ্ছা এরকম করে তাহলে মুনাফিক হতে পারে বলেছে মুসলমান কিন্তু ভিতরে ইমান নেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিবেন সে অমান্য করতে পারে লা হাওলা ওয়া কুওয়াতা ফামা রাফাআহা ইলা ফি বলেছে সে তার হাত আর মুখে তুলল এই হাদিসে শেখ সাহেব রহমতুল্লাহ আলী বলছেন ফালাম্মা ক্বাল লাস্তাত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি পারবে না অর্থাৎ বুদ্ধ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার কথা মতো সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মান্য করল বলে লাস্তাত পরে রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন فلم يرفعها الى فمه بعد ذلك এরপরে আর সে তার হাত মুখে তুলতে পারেনি صارت العياذ بالله وجه قائمه كالعصا তার হাত যেন লাঠি মতো হয়ে গেছে চেষ্টা করেও পারেনি কেন সে পারেনি لانه استكبر على دين الله عز وجل যেহেতু সে আল্লাহর দিনের ব্যাপারে নিজেকে বড় মনে করেছে এই জন্য পারেনি এই হাদিসে দলিল তাকাব্বুর বড় মনে করা জায়েজ না স্পষ্ট কিনা আরেকটা দলিল ডান হাত দিয়ে পানাহার করা ওয়াজিব যদি ডান হাত দিয়ে পানাহার করা ওয়াজিব না হতো খাবার খাওয়া পান করা ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে নির্দেশ দিতেন না দ্বিতীয় নম্বর তাকে বদুয়া দিতেন কি বলেন আপনারা তাহলে অনেক মুসলমান দেখতে পারে এই দর্শে বারবার ওলা হয় ডান হাত দিয়ে খাবেন ডান হাত দিয়ে খাবেন তবুও সে গুরুত্ব দেয় ওই বামাতেই শুরু হয়ে যায় এই বাম হাত দিয়ে খাওয়া হারাম যদি কি ওরকম করে গুনাহগার হবে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا يأكل أحدكم بشماله ولا يشرب بشماله أو لا يأكل أحدكم بشماله ولا يشرب بشماله فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে পানাহার না করে, কারণ শয়তান বাম হাত দিয়ে পানাহার করে। সেদিন ওই বিলাল ফিলিপস একটা ওই বক্তব্য দেখলাম, তিনি তার ভাষায় বক্তব্য করছেন, বক্তব্য বলছেন লোকজন দিয়ে বাম হাত দিয়ে খায়, উদাহরণ অনেকে আছে ডান হাত দিয়ে খায় না, বাম হাত এরকম নেয় আর এরকম ধরে, তো বলেন তুমি যে এরকম করলে ফেলে কোন হাত দিয়ে, আপনার উত্তর দিন, এরকম করলো ফেলে কোন হাত দিয়ে, বাম হাত দিয়ে। আচ্ছা এরকম যদি সে ডান হাত সরিয়ে নেয় এই জিনিসটা করবে, বাম হাত সরিয়ে নিলে পড়ে যাবে, তাহলে ফেলে কোন হাত দিয়ে, খুব সুন্দর উদাহরণ দিয়েছে, বলছে তুমি এরকম খাচ্ছ আর এরকম সেটা সরিয়ে দাও পড়ে যাবে। আপনি বলবেন না এটা মেলা হয়ে যাচ্ছে, কি মেলা, একটু করেই আপনার খাবো, আপনি এখন খাচ্ছেন মজা হচ্ছে কিনা, আপনি আঙুল চাটছেন ময়লা চাটছেন কিনা, একটু সময়ের জন্য কি হয়ে যাবে, কি ময়লা হয়ে যাবে, কি পরিবেশ দূষণ হয়ে যাবে, কি হয়ে যাবে, আপনার যুক্তি ভালো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ভালো, তাহলে আপনারা আজ থেকে করবেন আমরা ইস্তিনাব। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মুসলিম সাহেবদেরকে মাফ করো, নিকটাত্মীয় দূরাত্মীয় সমস্ত মুসলমানদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুক্তা সবাইকে মাফ করো, আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে ইলমে নাফে দান করো, উপকারী ইলম দান করো, ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করো, ইলম প্রচার করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো, হেদায়েত কবুল করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে মুতাকাব্বিরিন অহংকারীদের অন্তর্ভুক্ত করো না, আল্লাহ যারা তোমার কথা তোমার বিধান শুনে বিধানের উপর আমল করে তার তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া করলাম না জাহান্নাম থেকে নাজাত দাও, আমরা আযাব থেকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের আহ্বায়ক হিসেবে কবুল করো, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের আহ্বায়ক হিসেবে কবুল করো, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের আহ্বায়ক হিসেবে কবুল করো, আল্লাহ তুমি আমাদের সন্তান সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদের সকলকে তোমার বিধি বিধান মেনে চলার তৌফিক দান, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين